سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র কর তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র কর তুমি তুমি পার হতে সহায় তুমি পার হতে সহায় অভাগা এই বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তমাম জাহান সৃষ্টি তোমার আকাশ মাটি সাগর পাহাড় তমাম জাহান সৃষ্টি তোমার আকাশ মাটি সাগর পাহাড় তুমি পার হতে সহায় তুমি পার হতে সহায় অতল সমুদ্র নীল দরিয়ায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নিখিল ধরার মালিক তুমি বিপদ আপদে সহায় তুমি নিখিল ধরার মালিক তুমি বিপদ আপদে সহায় তুমি দয়া করে ক্ষমা করো দয়া করে ক্ষমা করো এই গুনাহগার বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।